بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون মুনাফিকরা আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون তারা তাদের শপথসমূহকে ঢাল রূপে ব্যবহার করে অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা যা করছে তা খুবই মন্দ এটা এজন্য যে তারা বিশ্বাস স্থাপন করার পর পুনরায় কাফির হয়েছে ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে অতএব তারা বুঝে না وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ اپنی جخن تادر کے دیکھن تخن تادر دیہا بائوگ اپنر کچھ پریتی کرمونے ہوئے আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শুনেন তারা প্রাচীরে ঠেকানো কাঠ সদৃশ প্রত্যেক সুরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হন ধ্বংস করুন আল্লাহ তাদেরকে তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে ورأيتهم يصدون وهم مستكبرون যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় سواء عليهم استغفرت لهم ام لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন উভয়ই সমান আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون তারাই বলে আল্লাহ রাসূলের সাহায্যে যারা আছে তাদের জন্য ব্যয় করো না পরিণামে তারা আপনা আপনি সরে যাবে নভোমণ্ডল ও ভূমণ্ডলের ধনভাণ্ডার আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বোঝে না يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে শক্তি তো আল্লাহ তার রসুল ও মুমিনদেরই কিন্তু মুনাফিকরা তা জানে না يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون هي مؤمنগণ তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফল না করে যারা এ কারণে গাফল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকার করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম